রাখিব মাথা জুড়িয়ে দেব মনের ব্যথা, তোর বুকে আমি রাখিব মাথা জুড়িয়ে দেব মনের ব্যথা। হায়, song download from nicemb3.com.